الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের ফিকহ দর্সে আমরা আলোচনা করব বিবাহ সম্পর্কে, বিবাহ নিকাহ। নিকাহ মানে হচ্ছে মিলন, আর বিবাহ যেহেতু মিলন, দুটি মনের মিলন এবং দেহের মিলন, এই জন্য তাকে নিকাহ বলা হয় বাংলাতে, বিবাহ, বিয়ে ইত্যাদি। মহান আল্লাহ বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, পুরুষের জন্য নারী আর নারীর জন্য পুরুষ। আর কি জন্য সৃষ্টি করেছেন? যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও, যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও, স্বামী স্ত্রীর কাছে শান্তি পাবে এবং স্ত্রী ও স্বামীর কাছে শান্তি ও সান্ত্বনা পাবে, উভয় উভয়ের কাছেই শান্তি পাবে। তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন, প্রেম ভালোবাসা স্নেহ বন্ধন আপোষের মধ্যে এক অপরের প্রতি। তবে অবশ্য আগে শর্ত হল মনে মন, তাই না? মনে মন জোড়া না লাগলে এক যুক্ত এক সমান কত হয়? দুই। কিন্তু ভালোবাসায় এক যুক্ত এক সমান এক, দুটো মন জুড়ে কি হয়? এক হয়। তা না হলে পরে ভালোবাসার মূল্য থাকে না। এই জন্যে বলা হয়েছে যে মহিলা যখন স্বামীর কাছে আসবে, এমনিতেই গুণগত দিক থেকে, বয়সের দিক থেকে মেয়েরা ছোট হয়, স্বামীর কাছে ছোট হয়। এখানে স্ত্রীকে স্বামীর কাছে বড় হওয়ার কোনো মানে বড় হওয়ার বড় প্রকাশ করার যুক্তি থাকে না। সুতরাং স্ত্রী যখন স্বামীর কাছে আসবে, তখন স্বামী যেন একটা পাত্র, স্ত্রী নিজেকে তরল পদার্থ করে দেবে এবং সেই স্বামীর পাত্রে ঢেলে দেবে। স্বামী যদি লম্বা হয় সে লম্বা হবে, স্বামী যদি চওড়া হয় সে চওড়া হবে, স্বামী যদি গোল হয় সে গোল হবে। তার মানে কি? স্বামীর মন মোতাবেক সে চলবে, স্বামীর মন মোতাবেক সে চলবে। তাহলে কি হুজুর, মেয়েদেরকে এভাবে সৃষ্টি করা হয়েছে? হ্যাঁ, এভাবে সৃষ্টি। স্বামীর সন্তুষ্টি ছাড়া মেয়েরা জান্নাত যেতে পারবে না, যেমন মা বাপের সন্তুষ্টি ছাড়া, মা বাপের খেদমত ছাড়া ছেলেরা জান্নাত যেতে পারবে না, যেমন পুরুষরাও নারী জাতি মায়ের কাছে ছোট, তিন গুণ পুরুষের তুলনায় তিন গুণ বড় নারী, তাই না? বাপের তুলনায় নারী মা সে তিন গুণ বড়, তেমনি মহিলা হলো কি হলো, স্বামীর কাছে সে ছোট, তাতে কোনো সমস্যাই নেই। সুতরাং স্ত্রী স্বামীর আনুগত্য করবে, তবে হ্যাঁ সব বিষয়ে, কোন বিষয়ে আনুগত্য করবে? বৈধ বিষয়ে, বৈধ বিষয়ে, বিধেয় বিষয়ে স্বামীর আনুগত্য করবে, স্বামী যা বলবে তাই মেনে চলবে। মন মনের সাথে মন মিল না মিললে ভালোবাসা হয় না। এখন স্বামী যদি বলে ঢাকা আর স্ত্রী বলে খুলনা, স্বামী বলছে পশ্চিমে স্ত্রী বলছে পূর্বে, তাহলে মনের মিল বোঝা গেল কি এদের মধ্যে নেই। স্বামী একটা শাড়ি আনলো স্ত্রীর পছন্দ নয়, কিন্তু স্বামী যখন পছন্দ করে নিয়ে এসছে, সে যদি বলে আচ্ছা ঠিক আছে এটাই পরি, ভালোবাসাটা এখানেই থাকবে, তাই না? স্ত্রী বলবে হ্যাঁ আমার পছন্দ মতো যদি স্বামী চলে তাহলে ভালোবাসা থাকবে। কিন্তু স্বামী যদি বলে হ্যাঁ, স্বামী যদি মেনে নেয় তো ভালো কথা, কিন্তু মেনে যদি না নেয় তো কাকে মানতে বাধ্য? স্ত্রীকে মানতে বাধ্য, কারণ স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য ওয়াজিব, আর স্ত্রীর আনুগত্য করা স্বামীর জন্য ওয়াজিব নয়। এটা কেন হুজুর, এরকম কেন? শরীয়তে এরকমই বেঁধেছে। তার কারণ একটা প্রতিষ্ঠানে সবাই তো মুদির হতে পারে না, মুদির তো একজনকে হতে হবে। একটা স্কুলে একটা কলেজে সবাই তো মুদির হতে পারে না, সবাই তো ম্যানেজার হতে পারে না, ম্যানেজার একজনকে হতে হবে। স্বামী স্ত্রী একটা কোম্পানি, এই কোম্পানিতে মুদির একজন হবে, হয় স্বামী না হয় স্ত্রী। আল্লাহ তাআলা স্বামীকে মুদির বানিয়ে দিয়েছেন, স্বামীকে ম্যানেজার বানিয়ে দিয়েছেন। সুতরাং কি করে الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم পুরুষরা হচ্ছে নারীদের কর্তা, মানে স্বামী স্ত্রীর কর্তা। আল্লাহ তাআলা এ ব্যাপারে তাদেরকে প্রাধান্য দিয়েছেন, পুরুষকে প্রাধান্য দিয়েছেন। আর যেহেতু পুরুষ স্ত্রীর উপরে মাল খরচ করে, ভরণ পোষণ খরচ কার উপরে? পুরুষের উপরে। স্ত্রীর উপরে ভরণ পোষণ ফরজ না, তেমনি আনুগত্য ফরজ স্ত্রীর উপরে, স্বামীর উপরে স্ত্রীর আনুগত্য ফরজ না। যদি এইটা মেনে নিতে পারা যায়, এক অপরকে মেনে নেয়, তাহলেই ভালোবাসা। নচেত মনের মিল না হলে পরে ভালোবাসা ভুল, মহা ভুল। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে উভয়ের মাঝে আমি মহব্বত, প্যার, ভালোবাসা, স্নেহ সৃষ্টি করেছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তাদের মধ্যে আমি প্রেম সৃষ্টি করেছি এবং রহমত সৃষ্টি করেছি, স্নেহ দয়া মায়া সৃষ্টি করেছি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এতে চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। আমাকে এক ভাই এসে বলছেন, হুজুর স্টেশনে দেখলাম শীতের রাত, শীতের সকাল স্টেশনে দেখলাম স্বামী স্ত্রী কোথায় যাচ্ছে, তো স্ত্রীর গায়ে একটা চাদর আছে, স্ত্রীর গায়ে চাদর আছে, তো সেই চাদরটা স্ত্রী যখন স্বামীকে দেখছে, সে শীতে যেন গাটাকে এভাবে শিউরাচ্ছে, তখন স্ত্রী চাদরটা খুলে স্বামীকে দিচ্ছে। স্বামী বলছে না তুমি না, স্ত্রী বলছে না তুমি না, স্টেশনের মাঝে লোকের মাঝে এই জিনিসটা দেখে আমি অবাক হলাম। ও বলছে তুমি নাও, আর ও বলছে তুমি নাও। কেন? এক অপরকে ভালোবাসে বলে, যাতে তুমি কষ্ট না পাও। ও বলছে তুমি কষ্ট নিও না, ও বলছে তুমি কষ্ট নিও না। শাল, সেই শালটা একে অপরকে দেওয়ার জন্য, এটা হচ্ছে মহব্বত, এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা না থাকলে সংসার হচ্ছে জাহান্নাম। ভালোবাসা কঠিন জিনিস, তবে অবৈধ ভালোবাসা যেটা বিয়ের আগে হয় সেটা তো অবৈধ। আর যারা মনে করে যে বিয়ের আগে ভালোবাসা করে বিয়ে না করলে, ইয়ে করে বিয়ে না করলে বিয়ে টিকে না, ওরা বলে ইয়ে করে বিয়ে না করলে বিয়ে টিকে না, আমরা বলি ইয়ে করে বিয়ে করা জরুরি নয়, দেখে শুনে পছন্দ করে বিয়ে করা যায় যাচ্ছে, কিন্তু পছন্দ করা মানে টেস্ট করা নয়। ইউরোপীয় কোর্টশিপ প্রথা ইসলামে বৈধ নয়, পছন্দ করা আছে, একে অপরকে দেখে নেবে, একে অপরকে পছন্দ করবে, তবেই হবে, তবেই হবে এই পছন্দের শেষ পরাকাষ্ঠা। সেটা হচ্ছে কি, যে এক অপরকে বেছে নেবে এবং বিবাহের বিবাহ বন্ধন কায়েম হবে। এই হল আমাদের শরীয়তের সুন্দর একটা রীতি, সুন্দর একটা নীতি। সুতরাং স্বামী স্ত্রীর মাঝে যে প্রেম ভালোবাসা হয়, এটা হচ্ছে দায়িত্বশীলতার সাথে ভালোবাসা। কিন্তু প্রেম বিবাহ বন্ধনের বাইরে যে ভালোবাসাটা হয়, দায়িত্বহীনতার ভালোবাসা, বিবাহের আগে যে ভালোবাসাটা হয়, সেই ভালোবাসাতে কোন প্রকারের টক ঝক থাকে না, কি থাকে, শুধু মধু আর মধু, তাই না? কিন্তু বিয়ের পরে যখন বিয়ে হয়ে যায়, তারপরে যে ভালোবাসাটা হয়, একদিন মধু একদিন কদু। সৌদিরা কি বলে, ইয়ামন আসাল ইয়ামন বাসাল, মানে একদিন মধু আর একদিন পিয়াজ, আর আমরা বাংলাতে বলি একদিন মধু আর একদিন কদু, নিয়মই। তার কারণ বিয়ের আগে ভালোবাসাতে শুধু ভালোবাসা থাকে, শাসন থাকে না, আর বিয়ের পরে ভালোবাসাতে ভালোবাসা থাকে যুক্ত শাসন থাকে, আর শাসন করা তারই সাজে সোহাগ করে যে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। বিয়ের আগে যদি মহিলা কিছু করে, তাহলে নিশ্চয়ই সে মহিলা কে সেই ভালো প্রেমিক তাকে কোনো শাসন করতে পারে না, শাসনের অধিকার থাকে না, যেহেতু বিয়ে হয়নি। আর যখন বিয়ে হয় তখন সে অধিকারটা থাকে, ফলে এই অধিকার অধিকার নিয়ে মিলিয়ে তারা কি করে, তারা প্রেম বন্ধনকে আগে বাড়াতে পারে। অধিকার অনেক সময় স্ত্রী মনে করে যে আমার ওনার উপরে স্বামিত্ব ফলাচ্ছে, অধিকার ফলাচ্ছে, সে যদি সেটা মেনে না নেয়, তখন ভালোবাসা আসলে ধীরে ধীরে কি হতে থাকে, ক্ষয় হতে থাকে, লয় হতে থাকে। অথচ এটা ঠিক না, আল্লাহর বিধানকে মেনে নিয়ে মহিলার উচিত স্বামীর আনুগত্য করা। শাসনের বাঁধনে এসে কথায় বলে যে মুরগির যারা পাড়া গ্রামের মেয়ে তারা জানে যে মুরগি ডিম পাড়া মুরগি তার কি বলে তা দেয় ডিমে তা দেয় কে মুরগি তা ঠিক মতো দিলে পরে ডিমে কি হয় বাচ্চা হয় কিন্তু যে ডিম তা ছাড়া থাকে মুরগির কোলের বাইরে থাকে সেই ডিম কি হয়ে যায় নষ্ট হয়ে যায় যদি স্বামীর বাঁধনের স্বামীর শাসনের ভিতরে থাকে স্বামীর শাসনের বেড়াতে থাকে স্ত্রী তাহলে সে ভালো থাকে আর শাসনের বেড়া ডিঙ্গিয়ে গেলেই তাহলে সে খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় সুতরাং খুব সুন্দর শরীয়ত খুবই সুন্দর যদি শরীয়তকে ঠিক মতো পালন করা যায় এর মতো সুখ আর নেই আর ভালোবাসা বিয়ে ভালোবাসার বিয়েতে কত অশান্তি জানছেন দেখছেন কত ভালোবাসা ঘটছে সেখানে কত রকমের অশান্তি এক একটা আজকালকার তো আধুনিকারা অমুক ফিল্মকে অনুসরণ করে তারা বিয়ে করব। এইভাবে পালিয়ে গিয়ে বিয়ে করব। পালিয়ে যাওয়ার বিয়েতে মজা কত হ্যাঁ অমুক হিরোর মতো অমুক হিরোইনের মতো পালিয়ে পালিয়ে তারা খেয়ে খেয়ে বিয়ে করবো তাতে মজা আছে অনেকে মনে করে তাই এবং নিজেকে হিরোইন বানাতে চায় আসলে এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ অবশ্যই সুতরাং এই ক্ষেত্রে আমাদের উচিত নয় যে শরীয়তের বিরোধিতা করে নিজেদের নিজেদের মনের আনুগত্য করা নিজেদের কুপ্রবৃত্তির আনুগত্য করা যাই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবাহের গুরুত্ব এবারে বিবাহের গুরুত্ব বলছেন ইয়া মাআশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাজাওয়াজ তোমরা যারা বিবাহের ক্ষমতা রাখো তোমরা যারা বিবাহের ক্ষমতা রাখো তারা বিবাহ করে নাও তাহলে ক্ষমতা এখানে আপনারা শুনেছেন হজের ক্ষমতা থাকলে হজ করো তাই তো আর হজের ক্ষমতাটা কি দুরকম তাই না আর্থিক এবং শারীরিক বিবাহের ক্ষমতাও দুরকম আর্থিক এবং শারীরিক আর্থিক এবং শারীরিক আর্থিক এবং শারীরিক যদি ক্ষমতা না থাকে তাহলে বিবাহ করো না ইয়া মাআশারাস শাবাব মানে আমিনকুমুল বাআ যে ব্যক্তি ভরণ পোষণ এবং শারীরিকভাবে যৌন মিলনে ক্ষমতা রাখো তারা বিবাহ করো বিবাহ করো এটা হলো কি ওয়াজিব বিবাহ করা তাহলে কি হলো ওয়াজিব তার জন্য ওয়াজিব যে নিজের ওপরে ব্যভিচারের ভয় করে আশঙ্কা করে আর যে ব্যভিচারের ভয় করে না যার ব্যভিচারের কোনো ভয় নেই যে ভালো থাকে বিবাহ না করেও ভালো থাকে তার যৌন চাহিদা ততটা নেই তার জন্য বিবাহ করা ওয়াজিব নয় তবে তার জন্য বিবাহ করা অবশ্যই সুন্নত যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন ওই যে একদল সাহাবী কিছু সাহাবী এসে মা আয়েশাকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে আমল সম্পর্কে তো মা আয়েশা বললেন এইভাবে তিনি কিছু রাত জাগেন কিছু রাত ইবাদত করেন কিছু কোনো কোনো দিন রোজা রাখেন কোনো কোনো দিন রাখেন না ইত্যাদি ইত্যাদি তখন সাহাবারা বললেন আমরা কোথায় আর রাসূলুল্লাহ কোথায় আমরা তো তার মতো হতে পারবো না একজন বলল আল্লাহর কসম আমি সারা জীবন রোজা রেখে যাব আর একজন বলল আল্লাহর কসম আমি সারা রাত্রি নামাজ পড়বো আর একজন বলল আল্লাহর কসম আমি মহিলার কাছেই যাব না বিবাহই করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলে তিনি বললেন কিছু লোক এই এই কথা বলে বলেছে সুতরাং শোনো আমি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করি এবং সব থেকে বেশি পরহেজগারি রাখি তোমাদের তোমাদের থেকে পরহেজগার আমি বেশি না তোমরা বেশি তোমরা বেশি পরহেজগার নাও আমার থেকে তোমরা আল্লাহকে বেশি ভয় করতে পারো না তা সত্ত্বেও আমি রোজা রাখি ইফতারি করি ঘুমাই এবং ইবাদত করি এবং আমি বিবাহ করেছি আমার স্ত্রী আছে আমি স্ত্রীর কাছেও যাই আমান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি সুতরাং যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে বিমুখ হয়ে যাবে বৈমুখ্য প্রকাশ করবে সে আমার দলভুক্ত হবে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় বৈরাগ্য সাধন বিবাহ না করা মানে কি বৈরাগী হওয়া হ্যাঁ বৈরাগী হওয়া ইসলামের বৈধ নয় বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ সংসার করো সংসার করে আল্লাহর ইবাদত করো এক মহিলার কাছ থেকে খবর এলো মাঝমাঝি ছিল সে মহিলা সন্তান নিয়ে একটা সন্তান নিয়ে আর সন্তান নেয় না তো তাকে জিজ্ঞেস করা হলো সন্তান নাও না কেন বলছে বেশি সন্তান নিলে আল্লাহর ইবাদত বেশি হবে না তাই আমি সন্তান নিই না আমি আল্লাহর জিকির করি আল্লাহর জন্য নামাজ পড়ি বেশি বেশি করে কিন্তু সে জানে না যে সন্তান নেওয়াটাও সন্তান পালন করাটাও একটা ইবাদত সংসার করে ইবাদত করো এ নয় যে সংসার ছেড়ে দিয়ে বনে গিয়ে বনে জঙ্গলে গিয়ে ওই যে আগেকার যুগের এখনো আছে এখনো বহু আছে যারা ওই জঙ্গলে গিয়ে ফকিরদের মতো ফকিরি নেওয়া বলে না, ফকিরি নেওয়া, সংসার ত্যাগ করা, আর লালন ফকিরের জাত যারা, লালন ফকির যারা বিশ্বাস করেছে তারা সমস্ত ছেড়ে দিয়ে ওই ওখানে গিয়ে মানুষ সব থেকে বড় মানুষের, হ্যাঁ, তো সেখানে গিয়ে তারা ধ্যান করছে, ধ্যানমগ্ন হচ্ছে, এইরকম ইসলামে বৈধ নয়। ইসলাম হচ্ছে অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় সংসারে এসে স্ত্রী হবে, ছেলে সন্তান হবে, সবকিছুই হবে, আর তারই মাঝে আল্লাহর ইবাদত করে যেতে হবে। ফাঁকা ময়দানে গোল দেওয়া কোনো বাহাদুরি নয়। উভয় পক্ষে যদি তুল্য মূল্য প্লেয়ার থাকে তাহলে গোল দিলে পরে জানবো যে তোমার বাহাদুরি আছে, কিন্তু ফাঁকা ময়দান যেখানে বিপক্ষের কেউ নেই, প্রতিপক্ষের কেউ নেই, আর যে গোলটা ভরে দিলে আর বললে যে হ্যাঁ পাঁচখানা গোল দিয়েছি, এটা কোনো বাহাদুরি নয়। খালি রাস্তায় ছুটলে, ফাঁকা রাস্তায় ছুটলে ছুটতে পারবে সবাই, কিন্তু কাঁটাদার রাস্তায় যে ছোটে, বন্ধুর পথে যে ছোটে, তার মানে এই পাথর পাথরময় রাস্তায় যে ছোটে, তার ছোটাটাই হচ্ছে সব থেকে বড় বাহাদুরি। সুতরাং সামর্থ্য থাকলে বিবাহ করতে হবে, বিবাহ করা ফরজ। যার ব্যভিচারের ভয় আছে তার জন্য ফরজ, যদি ব্যভিচারের ভয় না থাকে তার জন্য সুন্নত। একটা বিবাহ করেছে আর দ্বিতীয় বিবাহ করা কি সুন্নত, কারণ সাল্লাম একাধিক বিবাহ করেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা বিবাহ করো, কারণ এই উম্মতের সব থেকে যিনি শ্রেষ্ঠ তার একাধিক স্ত্রী ছিল। সুতরাং ইসলামে একাধিক স্ত্রী করাটাই হচ্ছে উত্তম, যদি কেউ না পারে ফা ওয়াহিদা। তোমরা ফানকা হুম ফানকি হুম আতা বালা কুমিনা নেসা ইমাত নেওয়া তুলা সরমা, হ্যাঁ ওয়াই ফিফথ মাল্লা তা আলু ফা ওয়াহিদা, যদি ভয় করো যে ইনসাফ করতে পারবে না তাহলে একটা নিয়েই সন্তুষ্ট হও। তাহলে বোঝা গেল কি, যে যার একটা স্ত্রী আছে কিন্তু স্ত্রী নিয়ে সব সমস্যা আছে, তার অসুখ কিংবা অন্য কিছু কোনো সমস্যা আছে, তার জন্য দ্বিতীয় বিবাহ করা কি সুন্নত। আর যার ক্ষমতা নেই, হয় আর্থিক ক্ষমতা নেই না হয় শারীরিক ক্ষমতা নেই, তার জন্য বিবাহ করা কি হারাম, তার জন্য বিবাহ করা জায়েজ নয়। তাহলে সে কি করবে হুজুর, যার ক্ষমতা নেই সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মান লাম ইয়াসতাতি ফা আলাইহি বিসাওম, যা ক্ষমতা নেই সে রোজা রাখবে, ফাইন্নাহু লাহু বিজা, কারণ এটাই হচ্ছে তার জন্য কি যৌন ক্ষমতাকে নষ্ট করার মতো ব্যাপার। কারণ বিবাহ না করে যদি সে রোজা রাখে, তার রোজা রাখলে রোজা কি করে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, আর রোজা রাখলে পরে তার অন্তপক্ষে যৌন ক্ষমতাটা কি হবে, প্রশমিত হবে, দমিত হবে, তাহলে অন্য পদ ব্যবহার করবে না। এখানে মানে নিজের সামর্থ্য নেই কিন্তু যৌন ক্ষমতাটা আছে, আর্থিক সামর্থ্য নেই কিন্তু যৌন ক্ষমতাটা আছে, যৌন ক্ষমতাটাকে, যৌন উত্তেজনাকে নষ্ট করার জন্য অন্য পদ ব্যবহার করবে না। যারা নিজেদের শরমগাহের বা নিজেদের গোপনাঙ্গের, নিজেদের ইজ্জতের, নিজেদের লজ্জাস্থানের হিফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, নিজেদের স্ত্রী কিংবা অধিকারভুক্ত দাসী, হ্যাঁ ঘরের কামের কাজের মেয়ে নয়, অধিকারভুক্ত দাসী, যুদ্ধবন্দিনী অথবা কেনা দাসী যদি হয় তাহলে আলাদা কথা। ফামানি তাগাওয়ারা আযালিক ফাউলাইকা হুমুল আদুন, এ ছাড়া যদি অন্য কিছু কেউ কামনা করে, গার্লফ্রেন্ড, তারপরে হস্তমৈথন কিংবা অন্য মৈথন ইত্যাদি যদি কামনা করে নিজের যৌন উত্তেজনাকে প্রশমিত করতে চায়, তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আজকাল তো সেদিন এক পেপারে দেখলাম আমেরিকাতে কোন লোকের সঙ্গে একজন ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ বলছে যে আপনি কি বিয়ে শাদী করেছেন, বলছে না এখনো বিয়ে করিনি তবে আমার গার্লফ্রেন্ড আছে, বিয়ে করিনি তবে আমার গার্লফ্রেন্ড আছে, তারপরে বিয়ে করার দরকার নেই, বলছি বিয়ে করো না কেন, জানেন না বিয়ে করলে ভারী ঝামেলা, হ্যাঁ স্ত্রীর মন জোগাতে, পিঠা সেটা আনতে দিতে খেতে, আর গার্লফ্রেন্ড না না সময় মতো, বুঝতেই পারছেন কোন দায়িত্বশীলতা নেই, কোনো খরচ নেই, কোনো ঝামেলা নেই, এটাই হচ্ছে ভালো। আজকাল তো লিভ টুগেদার জায়েজ হয়ে গেছে বহু দেশে, ইউরোপে তো আছে এবং ইন্ডিয়াতেও হবে, বলছে লিভ টুগেদার মানে বিনা বিবাহ বন্ধনে যদি একটা ছেলে একটা মেয়ে এক জায়গায় এক রুমে থাকছে, তারা বলছে হ্যাঁ আমরা স্বামী স্ত্রী খালাস, মাহতাজ না, না অভিভাবকের দরকার আছে আর না কোর্টে যাওয়ার দরকার আছে না মোল্লার কাছে যাওয়ার দরকার আছে, খালাস লিভ টুগেদার, এক অপরকে পছন্দ করেছ, আই লাভ ইউ, ও বলল আই লাভ ইউ, খালাস একসঙ্গে বসবাস করো, ছেলে পয়দা করো, সমস্যাই নেই। ধীরে ধীরে সবই বৈধ হচ্ছে। আবার শুনছি নাকি পুরুষে পুরুষে বিবাহ, মহিলা মহিলায় বিবাহ বৈধ হবে, সব হবে। কিন্তু ইসলামে ফামানিল টাকা বলা আজালি ফাউলাইকা হুমুল আদুন, এই পদ্ধতি ছাড়া, বিবাহ পদ্ধতি ছাড়া যদি কেউ অন্য পদ্ধতি গ্রহণ করে তাহলে তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী, অত্যাচারী। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি বলে দিলেন, হে যুবকের দল, ক্ষমতা থাকলে বিবাহ করে নাও, আর যদি তোমরা গরিব হও, অন্য আল্লাহ তাআলা মহান আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইন ইয়াকুন ফুকারা ইউগনিহুমুল্লাহ, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ মিন ফাযলিহি ইনশা, যদি তারা গরিব হয়, যদি তারা গরিব হয় তো আল্লাহ তারা তাদেরকে কি করে দেবেন, অমুখাপেক্ষি করে দেবেন, অভাব দূর করে দেবেন, আল্লাহর ওয়াদা আছে। এই জন্য বলে বিয়েতে বরকত আছে, তাই না? বিয়েতে বরকত আছে, বিয়ে করলে বরকত হবে, বরকতে কাজ করতে শুধু বসে থাকলে হবে না, বিয়ে করলে শুধু রুমে বসে থাকবে না, আপনার রুজি আসতে থাকবে তা না, তাই না? বিয়ে করলেন মানে একটা কাজের লোক এলো, তাকে কোনো কাজ শিক্ষা দেন। আজকাল আমাদের দেশে বহু রকমের কাজ আছে, মহিলা আপনি হয়তো কাজে পেরে উঠছেন না, স্ত্রীকে কাজে লাগিয়ে দেন, বিভিন্ন চাকরি আছে যেগুলো শরীয়তের ভেতরে থেকে করা যায়, বিশেষ করে বাড়িতে বসে শাড়ি ফুল করা, তারপরে দর্জিগিরি করা ইত্যাদি, যেগুলো বৈধ আছে আর কি, গার্মেন্টের কোনো কাজ করা, এগুলো হচ্ছে বৈধ। তবে অবৈধ কাজে লাগাবে না, যেমন বিড়ি বাঁধা, বিড়ি বাঁধা কাজ হচ্ছে আমাদের দেশের মহিলাদের একটা ভালো কাজ এবং তাদের ভালো ডিমান্ড, মানে আগে বিয়ে পাত্রী দেখতে গিয়ে জিজ্ঞেস করবে দিনে ক হাজার বাঁধতে পারে, পাত্রী দেখতে গিয়ে জিজ্ঞাসা করবে না যে নামাজ পড়ে কি না, কোরআন পড়তে জানে কি না, বা অন্য কাজ জানে কি না। হ্যাঁ, অনেকে কি হাঁকো গান বাজনা জানে, এটা অবশ্যই জিজ্ঞেস করে অনেক জায়গাতে, বড় বড় হাই মানে এডুকেটেড ফ্যামিলি যেগুলো, তারা আবার গান বাজনার কথা বলে, মুসলমান হয়েও গান বাজনা জিজ্ঞেস করে, যে তো হারাম, এটাও তো হারাম, কিন্তু এটাও হারাম যেখানে জিজ্ঞেস করা হয় যে ক হাজার বাঁধতে পারে, তার মানে যত বেশি বাঁধতে পারবে তত মেয়েটার চাহিদা বেশি হবে, ঘরে গিয়ে ঘরে ঘরে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। এটা হালাল না হারাম? হারাম রুজি, হারাম খাওয়া হবে। সুতরাং বিড়ি বাঁধার পয়সাতে খবরদার বইয়ের কামাই খেতে চাইবেন না, নিজের হাতে কামাতে শিখুন। সব শ্রেষ্ঠ কামাই হলো কিসের? নিজের হাতে কামাই করে খাওয়া। পুরুষ মানুষ হয়েছেন, মহিলার কামাই কেন খাবেন? মহিলাকে খাওয়ান, তারপরে আবার তার খাবার খাবেন, উল্টে দবদবানি দেখাবেন, স্বামিত্ব দেখাবেন, স্বামীগিরি দেখাবেন, তা কেন? আল্লাহ তালা তো বলছেন তোমার ফজিলত এই জন্য তুমি মাল খরচ করবে, আর তুমি স্ত্রীর খাবে এই জন্য দেখ ঘর জামাই, ঘর জামাই থাকা ভালো। আবার তোমাদেরকে ঘর জামাই আছে নাকি? ঘর জামাই থাকার, আপনারা জানেন যে ঘর জামাই কোনো সম্মান থাকে না, কেন সম্মান থাকে না? যেহেতু উচিত হলো স্বামী খরচ করবে, কিন্তু যদি স্ত্রী খরচ করে, স্ত্রী জানছে যে আমার মায়ের আমার বাপের খাচ্ছে, তখন তার দবদবানি হ্যাঁ খাওয়াস, তখন স্বামী আস্তে আস্তে নিজেকেই হীনমনস্কতা স্বীকার করে বসবে, সে ছোট হয়ে যাবে স্ত্রীর কাছে। হ্যাঁ, আর স্ত্রীর আনুগত্য না করলে বুঝতে পারছেন এই বিল্ডিং এ জমি জায়গা এই ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে যেতে হবে। সুতরাং ঘর জামাইও হয় একরকম, কেন? যেহেতু স্বামীকে মাল খরচ করতে হয়, কিন্তু সে মাল খাচ্ছে কা? স্ত্রীর। এবার স্ত্রীর খাবে, উল্টে স্ত্রীকে দবদবানি দেখাবে, স্ত্রী সহ্য করবে কেন? সুতরাং ঘর জামাই থাকাটা বড় লাঞ্ছনা ব্যাপার, তাই না? তো যাই হোক, যার ক্ষমতা আছে, যার ক্ষমতা আছে সে বিবাহ করবে, ভরণ পোষণের ক্ষমতা এবং শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা এবং শারীরিক ক্ষমতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ বাতলে দিয়েছেন। এবার শুনুন, বিবাহ করলে বিবাহের মাহাত্ম্য কি, মর্যাদা কি, বিবাহ কেন এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন? আপনারা জানেন মানুষের পাঁচটা জিনিস রক্ষা, আমি প্রশ্ন করছি আপনাদেরকে, কার কার মনে আছে দেখি, মানুষের পাঁচটা জিনিস রক্ষা করার জন্য ইসলাম এসেছে, কোরআন এসেছে, নবী এসেছেন, সবাই এসেছে। এই পাঁচটা জিনিস শেষে শেষ অক্ষরে দন্তন থাকবে, এই পাঁচটা কি কি? পাঁচটা কি কি? প্রথমে কি? প্রথমে হচ্ছে জান, তারপরে জান না থাকলে কিছু থাকবে না, জান, ইমান, জানের পরে ইমান, তারপরে মান, তারপরে ধন, তারপরে না আগে জ্ঞান তারপরে ধন, আগে জ্ঞান তারপরে ধন। তার মানে হলো কি, যে জান, ইমান, মান, জ্ঞান, ধন, এই পাঁচটা জিনিস রক্ষা করার জন্য ইসলাম এসেছে। এই পাঁচের বাইরে আপনি একটাও কিছু পাবেন না, কোরআনের যে কোনো আয়াত আর হাদিসের যে কোনো হাদিস শরীফের যে কোনো হাদিস দেখবেন যে পাঁচটার মধ্যে থেকে একটা। বিবাহ কি জন্য এসেছে বলতে পারবেন? কি রক্ষা করার জন্য এসছে বিবাহ? কি রক্ষা করার জন্য এসছে? মান রক্ষা করার জন্য এসছে। বিবাহ যদি না থাকতো তাহলে মানুষ কি করত? পশুর মতো যে যার সাথে পারত, হ্যাঁ, ব্যবচার হতো না, হতো না। কিন্তু মানুষ হচ্ছে সামাজিক জীব, এদের মধ্যে একটা সুষ্ঠুতা বজায় রাখার জন্য, ভদ্রতা বজায় রাখার জন্য, মান সম্মান বজায় রাখার জন্য, বংশ বজায় রাখার জন্য আল্লাহ তাআলা বিবাহ বিধিবদ্ধ করেছেন, শরীয়ত সম্মত করেছেন, বিধিবদ্ধ করেছেন যে বিবাহের মাধ্যমে পুরুষ মহিলাকে বিবাহ করবে এবং সুষ্ঠুরূপে সন্তান জন্ম দেবে, আর সেই বংশধারা বংশধারা এইভাবে অবিরত চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্যেই মান রক্ষার জন্য এসেছে বিবাহ। তাহলে প্রথম নম্বর ফজিলত হল মানব জাতির সংরক্ষণ কিংবা মুসলিম উম্মতের বৃদ্ধিকরণ। প্রথমে বিবাহের কারণ হল যে মানুষের কি বাঁচবে, প্রথমে তার বংশ রক্ষা হবে, প্রথমত তার বংশ রক্ষা। বংশ রক্ষা তো বিবাহ না হলেও হতো, হতো না? বিবাহ নেই ব্যবচার করে করে তো হতো, যেমন পশু পক্ষী রয়েছে। কিন্তু বংশ রক্ষাটাই শুধু মানে সুবংশ রক্ষা করা আর কি, তার মানে কৌলীন্য রক্ষা করা, ভদ্রতা বা সুবংশ রক্ষা করার জন্য বিবাহ বিধিবদ্ধ করা হয়েছে। আর এর দ্বারাতে মুসলিম উম্মার কি হবে? সংখ্যা বৃদ্ধি হবে। আর আমাদের উদ্দেশ্য হলো যে মুসলিম উম্মার সংখ্যা বৃদ্ধি হোক। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিবাহ করো কোন মহিলা দেখে? যে মহিলা বেশি প্রেমময়ী, যে মহিলা বেশি সন্তানদাত্রী। তো হুজুর চিহ্ন কি করে? ও পরিবার দেখে চেনা যায়। এক একটা পরিবার আছে যে পরিবার দেখলেই বুঝতে পারবেন। তবে জরুরি নয় যে হ্যাঁ তার মা যেমন আছে তার বেটি তেমন হবে, সাধারণত এইরকমই হয়। আটা গুনে রুটি, মা গুনে বেটি। যে মতো গাই হয় সেই মতো ঘি, যে মতো দুধ হয় সেই মতো ঘি, আর যে মতো মা হয় সেই মতো ঝি, সাধারণত এরকমই হয়। কিন্তু তবুও কাকের ডিম সাদা হয়, পণ্ডিতের ছেলে গাধা হয়। এটা হতেই পারে, পাল্টাপাল্টি হতেই পারে। তবুও সাধারণত দেখা যায় যে হ্যাঁ অমুক বংশের মেয়েরা ভালো, ওদের স্বভাব চরিত্র বোনটা খুব ভালো, অতএব ও ভালো হতে পারে, জরুরি না যে হবে। এই দেখে শুনে বিবাহ করতে বলা হয়েছে। আচ্ছা, বিবাহ করলে, বিবাহ যদি বেশি করা হয় তাতে কি উম্মতের সংখ্যা বাড়বে? বিবাহ আপনি একটা জায়গায় চারটে করলেন, কেন করেছেন? আমি সংখ্যা বাড়াবো উম্মতের। উম্মতের সংখ্যা বাড়বে না আপনার বংশের সংখ্যা বাড়বে? উম্মতের সংখ্যা বাড়বে। উম্মতের সংখ্যা যদি বাড়ান, ওই চারটে মহিলা যে আপনি বিবাহ করেছেন, আপনি যদি একটা করতেন, ওই তিনটে মহিলাকে বিবাহ হতো না? তো যার সঙ্গে বিবাহ তার সাথে ছেলে হতো না? তাহলে কি করে উম্মতের সংখ্যা বাড়লো? উম্মতের সংখ্যা বাড়লো না, বাড়লো কি? আপনার বংশের সম্মান সম্মান লাগবে, আপনার বংশের আপনার বংশের সংখ্যা বাড়লো। যে সংখ্যায় বিয়ে বেশি করলেই যে সন্তান বেশি হবে, মানে উম্মতের সংখ্যা বেশি হবে তা না, কারণ যে কোনো মেয়েকে আপনি বিয়ে না করে না করলে তার তো এক সঙ্গে বিয়ে হবে, আর সেখানে তো সন্তান হবে। সুতরাং আপনার আপনি চান যে আমি আমার মতো ছেলে সন্তান বেশি পয়দা করে আমি তাদেরকে সুশিক্ষিত করবো আমার মতো করব, তাহলে সেটা সম্ভব। মোট কথা হলো যে এতে উম্মতের বিবাহ না করলে, যদি অনেক মানুষ বিবাহ না করে তাহলে কি হবে? সংখ্যা কমে যাবে। এই সংখ্যা বাড়ানো একটা উদ্দেশ্য, এই জন্যেই অধিক সন্তানদাত্রী মেয়েকে বিবাহ করতে বলে। তবে হ্যাঁ, শুধু সংখ্যা বাড়ালেই হবে না, উম্মতের সংখ্যা বাড়াতে হবে। আর উম্মত কাকে বলে? শুধু গণ্ডিতে ওই যে ভিতরের দিকে যত বাড়ি আছি বাহিরের দিকে তত, বাহিরের দিকে যত বাড়ি আছি ভিতরের দিকে তত, হ্যাঁ, গুণ টেপে মোড়া বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো, গণ্ডিতে বা গরু ছাগলের মতো বেড়েছে। গরু ছাগল হলে তো হবে না, হতে হবে কি? দিনদার মুসলিম হতে হবে, তবেই তো কাজ হবে। শুধু গণ্ডিতে বেড়ে গেলে হবে না, মানে শুধু ছেলে পয়দা করলে হবে না, ভালো ছেলে পয়দা করতে হবে, ভালো ছেলে মানুষ করতে হবে, সুসন্তান তৈরি করতে হবে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আশা সেই উদ্দেশ্য পূরণ হবে। নম্বর দুই, কদর্য ও ব্যভিচার থেকে সতর্কতা। ব্যভিচার বন্ধ হবে, বিবাহ যত বেশি হবে ব্যভিচার বন্ধ হবে। যত সকাল সকাল বিবাহ হবে তত তাড়াতাড়ি ব্যভিচার, তত বেশি বেশি ব্যভিচার বন্ধ হবে। হ্যাঁ, আর যেমন না 18 বছর বয়স হবে তবে তার আগে যেগুলো করছে সেগুলো কি হবে? নাবালিকা। 17 বছর, 18 বছর হতে মাত্র 2 মাস বাকি আছে, 17 বছর 10 মাস বয়স একটা মেয়ের বলছে নাবালিকা, মাশাআল্লাহ কি আইন। আর তাহলে কি হবে, কেউ বের করে নিয়ে যায় তাকে পুলিশ ধরে নিয়ে এসে বলবে নাবালিকা অপহরণ করেছে, আর মাত্র দু মাস পরে কিংবা কোন রকম যদি জাল সার্টিফিকেট বানিয়ে দেখাতে পারে যে হ্যাঁ 18 বছর বয়স হয়ে গেছে, তাহলে খালাস আইনের সাথে আছে, হ্যাঁ ওরে বিবাহ বৈধ। ওদেরকে কি করো, উৎসাহিত করো, প্রেম ভালোবাসা উৎসাহিত করো। দুনিয়া হচ্ছে প্রেম, হ্যাঁ দুনিয়া প্যার কি দুশ্মন হ্যায়, তাই না? ভালোবাসায় সবাই চায় না, ভালোবাসাই হচ্ছে জীবন। আরে ভালোবাসা কোন ভালোবাসা, বৈধ ভালোবাসা। আর আমি আপনাদেরকে বলেছিলাম ভালোবাসা হচ্ছে পবিত্র জিনিস, যতক্ষণ সেই ভালোবাসাটা হৃদয়ের মাঝে থাকে। হৃদয় ছেড়ে যখন বেরিয়ে আসে বাইরে মুখে চোখে এবং হাতে মুখ যখন বেরিয়ে আসে, তখন সেই ভালোবাসাটা কি হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। সুতরাং ভালোবাসা হচ্ছে পবিত্র জিনিস। সেই ভালোবাসা শুধু স্বামী স্ত্রীর মাঝে হবে, নারী পুরুষের ভালোবাসা শুধু স্বামী স্ত্রীর মাঝে হবে। আর কোন পুরুষ কোন মহিলার সাথে, কোন যুবক কোন যুবতীর সাথে বন্ধুত্ব করতে পারে না, কারণ নিষ্কাম বন্ধুত্ব সম্ভব নয়। যতই চেষ্টা করুক একজন পুরুষ একজন মহিলার সাথে, একজন যুবতী একজন যুবতীর সাথে, একজন যুবক একজন যুবতীর সাথে শুধু বন্ধুত্ব করবে, আর সেই বন্ধুত্ব কি করবে, যে সেই বন্ধুত্বের ফলে সে বলবে যে আমি তার সঙ্গে কোনো মিলন করি না, আমার কোনো কামনা নেই, আমার শুধু বন্ধুত্ব আছে, এটা অসম্ভব, সব বাজি কথা, বাজে কথা। সুতরাং এইরকম চক্রে যেন কেউ না পড়ে। আল্লাহ আল্লাহ বলেছেন গায়ে মুসাফেহীন ওলা মুত্তাখিজি আহদান, তোমরা বিবাহ করো কি দিয়ে, মাল দিয়ে। খবরদার গোপনে কাউকে গার্লফ্রেন্ড বানিয়ে রেখো না, কাউকে নিজের সঙ্গিনী বানিয়ে রেখো না, কারণ সেটা বৈধ নয়, ইসলামের শরীয়তে এটা বৈধ নয়। তাহলে কি হলো, ব্যভিচার থেকে নোংরামি থেকে অশ্লীলতা থেকে বাঁচার জন্য বিবাহ বিধিবদ্ধ করা হয়েছে। নম্বর তিন, পুরুষের মাধ্যমে নারীর রক্ষণাবেক্ষণ হয় এবং সে তার তত্ত্বাবধান করে ও তার জন্য ব্যয় করে। পুরুষরা নারীর দায়িত্ব নেয় এবং নারী যেহেতু দুর্বল রূপে সৃষ্টি হয়েছে, তার ভরণ পোষণের দায়িত্ব পুরুষ নেয়, এতে সমাজ সুষ্ঠু রূপে পরিচালিত হয়। নারীদেরকে অসহায় হয়ে ঘুরে বেড়াতে হয় না কিংবা না খেয়ে মরতে হয় না। নম্বর চার, বিয়ে বংশাবলীর হিফাজত করে এবং আত্মীয়তার পারস্পরিক সম্পর্ক বজায় রাখে। বিবাহ হলে পরে আত্মীয়তা সম্পর্কটা বজায় থাকে, মানুষের মানুষের সম্প্রীতি বাড়ে, মানুষের মানুষের সম্প্রীতি বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন বিভিন্ন কারণে, তার মধ্যে একটা কারণ হল কি, বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নেওয়া, সম্পর্কে জড়িয়ে নেওয়া। নম্বর পাঁচ, যৌনাঙ্গের সংরক্ষণ এবং আল্লাহর হালালকৃত বস্তুর উপভোগ, নিজের নিজের ইজ্জতের, নিজের গোপনাঙ্গের, নিজের যৌনাঙ্গের হিফাজত হবে এবং হালাল উপায়ে সেটাকে ব্যবহার করতে পারবেন, হারাম থেকে বাঁচতে পারবেন। এই হলো মোটামুটি বিবাহের মাহাত্ম মর্যাদা, যে মানুষ যদি বিবাহ করে তার বিবাহের মাধ্যমে সে বৈধ রূপে হালাল রূপে সে যৌন যৌন ক্ষুধা নিবারণ করতে পারে, আর অবৈধ যৌন ক্ষুধা নিবারণ থেকে সে দূরে থাকতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি বাইরে কোন এমন মহিলা দেখো যে মহিলাকে দেখে তোমার মাঝে যৌন কামনা আসে, তাহলে তুমি ফিরে গিয়ে কি করো, স্ত্রীর কাছে ফিরে যাও, স্ত্রীর কাছে ফিরে যাও, কারণ তার কাছে যা আছে তার কাছে তাই আছে। স্ত্রী থাকলে না থাকলে কি হবে, চক্ষু অবনত করে নেন, চক্ষু অবনত করে নেন এবং রোজা রাখুন, তাহলে পরে আপনি আপনার যৌন প্রশমিত করতে পারবেন, অন্যথা পাপ হতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। আর সেই অ্যাক্সিডেন্টে যদি আপনি ঘায়ল হয়ে যান, তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ব্যভিচারীর শাস্তি কি, জাহান্নামে, জাহান্নামে যাওয়ার আগে কবরে কি শাস্তি জানেন, যা ব্যভিচারী ব্যভিচারিণীর শাস্তি হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তন্দুর চুলো, তন্দুর রুটি দেখেছেন, আফগানিদের চুলো দেখেছেন কিভাবে, হ্যাঁ এই তন্দুরের চুলো, এই তন্দুর চুলো ভিতরে উলঙ্গ অবস্থায় স্বপ্নে উলঙ্গ অবস্থায় ওঠানামা করছে, আগুনে ওঠানামা করছে, যেমন চায়ের পাতি ওঠানামা করে তেমনি তারা আগুনে ওঠানামা করছে উলঙ্গ অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা, তো ফেরেশতারা বললেন যে এরা হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে ব্যভিচার করত। ব্যভিচার করত মানে বিবাহ বহির্ভূত সম্পর্কে দেহ মিলন বা যৌন মিলন করত, তারা আসবে ব্যভিচারী। বাকি থাকলো বন্ধুত্ব, ভালোবেসে অনেকে মনে করে ভালো তো ভাসবই, আমি তোমাকে বিয়ে করবই, তোমাকে যখন যেহেতু বিবাহ করবো প্রতিশ্রুতিবদ্ধ, বাগদত্তা বলছে, বাগদত্তা, বাগদত্তা মানে খালাস তোমার সঙ্গে সবকিছু জায়গা হয়ে গেল, তাই না? না খবরদার না, এমন কি আপনার সঙ্গে এক মহিলার বিবাহ কথাবার্তা সব সেটেল হয়ে সব কিছু ফিটফাট দিয়ে প্রথমে কি হয়েছে, এনগেজমেন্ট বলছে, একেবারে একে কি বলছে এঙ্গেজমেন্ট, খালাস, মানে আংটি পরিয়ে দিল ওর সাথে বিবাহ হবে, এবার চলতেই থাকবে, যাওয়া আসা ওঠা বসা, এখানে ওখানে ফেলে পার্কে ফ্যানতে, এখানে বেড়াতে যাবে ওখানে বেড়াতে যাবে, বলে হৃদয়ের আদান প্রদান করা হবে মাশাআল্লাহ। তারপরে টেস্ট ফেস্ট করে তারপরে একসময় বিয়ে, বলে কি আমার সঙ্গে বিয়ে হবেই, এই জন্য তার সঙ্গে মিলন অবৈধ। আমাদের শরীয়তে যদি বলেন যে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলবো, তাও জায়েজ না, প্রয়োজনীয় কথা ছাড়া জায়েজ না। আমি গিয়ে কোরআন পড়াবো, আমি তাকে বিয়ে করবো, আমি তাকে শিক্ষা দিচ্ছি, আমি বসে তার সামনে বেপর্দা হয়ে কোরআন পড়াবো, জায়েজ? কোরআন পড়ানো জায়েজ নয়, নামাজ পড়ানো জায়েজ নয়। তো আপনি আপনি সঙ্গে নিয়ে বেড়াতে যাবেন, সঙ্গে নিয়ে বেড়াতে কি বলে সিনেমায় যাবেন, সঙ্গে যাবেন পার্কে যাবেন, এটা তো দূর কি বাদ, এটা তো দূর কি বাদ। যাক, অন্য কথায় যাচ্ছি, এবার চলুন বিবাহ বন্ধন হবে কিভাবে, বিবাহ বন্ধন হবে কিভাবে। আল্লাহ তুল বিবাহের বন্ধনের কথা বলে দিয়েছে, আগে শর্ত ফর্ত গুলো কিছুই বলেনি, পরে হয়তো বলবে। বিবাহ আগে আমাদের পাত্রী দেখা হলে কি করতে হয়, পাত্রী দেখা পছন্দ হয়ে গেলে পাত্রী দেখতে যেতে হয়, পাত্রী দেখতে যাওয়া মুস্তাহাব, পাত্রীকে এক নজর দেখে নেওয়া উত্তম। বিয়ের কথাবার্তা যখনই হবে, মহিলা ঠিক হয়ে গেছে, এ নয় যে আমার মা দেখেছে আমার বোন দেখেছে যথেষ্ট, না আমি আমার আব্বার মায়ের আমি খুব বাধ্য, আমি অবাধ্য নই, মা বাপ যাকে বলবে করতে হবে, খবরদার এরকম বিশ্বাস করো না, কারণ মা চাইবে তার নিজের আত্মীয় কাউকে বউ করতে, আর বাপ চাইবে নিজের আত্মীয় কাউকে বউ করতে, তার তাদের কথা শুনে চোখ বন্ধ করে কাউকে স্ত্রী বলে বরণ করতে যেও না, একমাত্র দেখে নাও, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখে নিতে, চাই লুকিয়ে হোক, যদি জানিও না হয়, আর বরং জানিয়ে থেকে লুকিয়ে দেখাটাই বেশি ভালো, না হিরণ কেন বলুন তো, লুকিয়ে দেখলে তার আসল চেহারাটা দেখা যায়, আর যদি আর যদি দিন করে অনুষ্ঠান করে দেখা হয় তাহলে তো সে হিরোইনের মতো সেজে বুঝে হ্যাঁ কত রকমের পাউডার, কত রকমের নেল পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ, চোখ পালিশ, কত রকমের পালিশ ব্যবহার করে আসবে, আর দেখে সে হিরোইন না হলেও কুৎসিত হলো মনে হয় যে বিশ্ব সুন্দরী, তাই না? লুকিয়ে হয়তো সে মহিলা আপনি খবর নিলেন সে স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, কিংবা আপনি জানলেন যে অমুক জায়গায় কাজে যায়, কিংবা জানলেন যে অমুক জায়গায় কখনো কখনো কুটুম বাড়িতে আসে, হ্যাঁ অমুক অমুক জায়গায় তার খালা আছে, খালার বাড়ি বেড়াতে এসছে, কিংবা এইভাবে আর কি আপনি খবর নেবেন যে তাকে কোথায় দেখা যাবে, আপনি লুকিয়ে রাস্তায় সে লোক থাকতে হবে, আপনি তো একা পাবেন না, মনে করেন যার মাধ্যমে বিয়ের কথাবার্তা হচ্ছে তাকে জিজ্ঞেস করবেন যে আপনি বিয়ে করেছেন না করেননি, বিয়ে করেছেন না করেননি, করেছেন আবার জিজ্ঞেস করছেন কেন, আরেকবার করবেন, লুকিয়ে যদি দেখে তো দেখতে পারে, কারণ কোন কোন সাহাবী কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন সে বলছে আমি লুকিয়ে, সাহাবী বলছেন আমি লুকিয়ে দেখেছি, আচ্ছা লুকিয়ে দেখা চলে, কিন্তু পাক্কা নিয়ত হতে হবে আমি তাকে বিয়ে করব, এ নয় মনে হলো লুকিয়ে দেখতে থাকলাম পরের মেয়ে, এ না না এটা যায়, এটা বৈধ অবৈধ একদম অবৈধ, বরং চোখ পড়লে চোখ ফিরিয়ে নাও, ঠিক কিনা, এমনিতে তো মহিলাকে দেখা যাবে না, মহিলাকে দেখা যাবে না। আমাদের দেশে এক হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর হিন্দুদের মহিলাদেরকে চিনা যায় বিবাহিতা না অবিবাহিতা তাদের মাথা সিঁদুর দেখে, মুসলমানদের মেয়েদেরকে চিনবো কি করে সে বিবাহিতা না অবিবাহিতা, তো হুজুর বলেছিলেন মুসলমানদের মেয়েদের কিন্তু চিনতেই পারবি না বিবাহিতা অবিবাহিত দূর কি বাদ, মেয়েটা বুড়ি না চুড়ি তাও জানতে পারবি না, কারণ সে তো বোরকায় ঢাকা থাকবে, তা সিঁদুর দেবী টুকু থেকে চিনার কোনো উপায় নেই, অবশ্য তাদেরকে না দেখলেও এমনিতে দেখা যায়, হ্যাঁ যারা বেপর্দা যারা টোটো কোম্পানি তাদের সাথে আর কি, সাথে লুকিয়ে দেখেন না সামনে দেখেন, তো সামনে দেখলে কি হয় একটু সেজে গুজে আসবে, তাকে আসল রূপে আপনি দেখতে পারবেন না, আর লুকিয়ে দেখলে পরে আসল রূপে আপনি দেখতে পারবেন, সেই হিসাবে আপনার জন্য বৈধ। তো দেখতে যাবেন, দেখার সাথে সাথে একটা উপহার দেবেন, উপহার দিলে মনটা বাঁধা হবে, আর তখন থেকে আসল ভালোবাসা তৈরি হবে, এটাই হচ্ছে বৈধ জিনিস। প্রথম হচ্ছে যে যখনই আপনি তাকে দেখবেন এক নজর, তখনই আপনাদের মধ্যে কি সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে, এটাই হচ্ছে বৈধ। আর সেই ভালোবাসায় আপনি নিজে নিজে নিষ্পৃষ্ট হতে থাকবেন, কিন্তু প্রকাশ করবেন না, না আপনি তাকে টেলিফোন করে, এখন তো বর্তমান টেলিফোনের যুগ, সে যুগ ছিল না, এখন বর্তমান টেলিফোনের যুগ, আলাপ তুল শুরু করে দিলেন, হ্যাঁ তোমাকে দেখে তুমি কেমন আছো ইত্যাদি ইত্যাদি, কখন বিয়ে হবে, কখন হ্যাঁ ছটফটানি, এই অমুক তমুক, এসব কিন্তু ইসলামে বৈধ, বুঝতে পেরেছেন? সুতরাং দেখা যায় বাস দেখে আসুন, এবার কতটুক পরিমাণ দেখা যায় হুজুর, তা খোলা মাথা দেখা যায় না, শুধু চেহারা দেখা যায়, শুধু চেহারা দেখা যায়, শুধু চেহারা হাত দেখতে পারে ওলামারা কেউ কেউ বলেছেন যে মাথার চুলও দেখাতে পারে, যদি পাক্কা একদম নিয়ত হয়ে যায় যে বিয়ে হবে তো মাথার চুলও খুলে দেখাতে পারে, তো অধিকাংশ ওলামা বলছেন যে সেটা উচিত না, কারণ বাই চান্স কোনো বিয়ে না হয় তাহলে তো মুশকিল, তার মাথা চুল দেখে ফেললো, তবুও বলছেন যায় যেহেতু বিবাহের পাকা নিয়ত ছিল। হুজুর এই ছবি দেখা কেমন? আমি তাকে সরাসরি দেখলাম না, ছবি দেখলাম, ছবি দেখা আরো ধোকা পাচ্ছে, সরাসরি অনুষ্ঠান করে যে মহিলাকে আপনি দেখবেন সরাসরি তার থেকেও বেশি সুন্দরী বানানো হবে কিসে, ছবি, তাতেও বেশি ঠগানি। আর তাছাড়া যদি বিয়ে না হয় কিংবা সে যদি ঈর্ষাহীন পুরুষ হয়, সে ওই ছবি নিয়ে গিয়ে তার বন্ধুদেরকে দেখাবে, দেখ আমার বউটা কেমন হবে দেখ, হ্যাঁ, তখন বলবে, কেউ বলবে কপালটা এরকম, কেউ বলবে নাকটা এরকম, কেউ বলবে বুকটা এরকম, কেউ বলবে আরো কিছু আরো কিছু, হ্যাঁ, তখন সেই মহিলার নানা চর্চা হবে, অথচ মহিলার লজ্জা হওয়া উচিত। সুতরাং কাউকে ছবি দেওয়া উচিত নয়, বাপেরও উচিত নয় যে হবু বরের সঙ্গে ছবি আদান প্রদান করা, খবরদার ছবি পাঠাবেন না। তবে হ্যাঁ, এমন করতে পারেন যদি বিদেশে থাকে, দূরে থাকে, তো ছবি নিয়ে তাকে দেখিয়ে ছবি তার হাতে দেবেন না, ছবি দেখিয়ে আপনি সঙ্গে সঙ্গে নিজে ফিরিয়ে নিয়ে আসুন, ছবি তার হাতে ছেড়ে দেবেন না, হাতে ছেড়ে দিলে কি হবে, সর্বনাশ হবে। বেশ, যাই হোক, এখন চলুন, বিবাহের দেখাশোনা হয়ে গেল, এবার হবে কি, দিন, দিন হবে, বিবাহের দিন হবে। কিন্তু আমাদের দেশে বর্তমানে বিবাহের কি প্রথম এর থেকে এর আগে কি আছে, দিন হওয়ার আগে লেনদেনের ব্যাপারটা আছে, লেনদেনটা কি, ইসলামী শরীয়তের লেনদেন হলো মোহর, মেয়ের বাবা বা মেয়ে প্রস্তাব দেবে যে আমাকে এত টাকা দেন মোহর লাগবে, কিন্তু বর্তমানে উল্টো হয়ে গেছে, পুরুষরাই মেয়ে হয়ে গেছে, মহিলা হয়ে গেছে, পুরুষরাই বলবে যে আমাকে এত টাকা দেন মোহর বা যৌতুক লাগবে তবে বিয়ে হবে, দুনিয়া উল্টো হয়ে গেছে, এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো, রাত্রি সেথায় বেজায় রোদ, দিনে চাঁদের আলো, উল্টো হয়ে গেছে, হায় হায়, দিনে চাঁদের আলো, রাত্রি বেজায় রোদ, আমাদের দেশও তাই হয়ে গেছে। মহিলাকে মোহর দেওয়ার কথা ছিল কিন্তু মোহর নিচ্ছে কে, পুরুষ, এরা পুরুষ না, এরা কাপুরুষ, এরা হচ্ছে কাপুরুষ, এ যারা মহিলার কাছ থেকে মোহর নিয়ে বিবাহ করে এরা হচ্ছে কাপুরুষ। এই জন্য আমি বারবার বলি, সব জায়গাতেই বলি, যারা যৌতুক নিয়ে বিয়ে করে ফেলেছেন তারা তওবা করুন এবং শ্বশুরকে সেই টাকা ফেরত দেন, যদি ধরা না খেতে চান, ধরা না খেতে চান তাহলে শ্বশুরকে সেই টাকা ফেরত দেন, ও শ্বশুর নিতে না চায়, নিতে না চায় ওদের কথা, আপনি দিয়ে তো দেখুন, দেওয়ার মতো দিলে শ্বশুর নেবে না কেন, শ্বশুরের অভাব নেই, যে শ্বশুরের চারটে পাঁচটে মেয়ে তার বিবাহ যৌতুক দিতে তার অবস্থাটা কি হয় আপনি খেয়াল করেন না, ওপরে ওপরে নেই নেবো না বললে আগে অনেকে বলে মাপ চেয়ে নেবো বউয়ের কাছ থেকে, বউ তুমি মাফ করে দেয় তাহলে যায়, হ্যাঁ কোরআনে আছে কথাটা, ঠিক খবর রেখেছে, কোরআনে আছে বউ মাফ করে দিলে যায়, কিন্তু বাসর রাতে যদি তুমি যে মাপ চাও, নতুন বউ নতুন রোগে নবর আগে সে বাসর রাতে এসে বিছানায় বসে আছে ফুলসজ্জার বিছানায়, আর তুমি তাকে বললে দেখো তোমার গায়ে তো হাত দেওয়া হবে না, তুমি যদি মাফ করে দাও তাহলে ভালো, সে কি বলবে, মাফ করবো না, সে কি বলবে, মাফ করবো না, বিপদে পড়বে, হ্যাঁ এত বড় এত খরচ করে বাবা বিয়ে সব বিয়ে সাথে দিল, তারপরে সে বলবে মাফ করবো না, তাহলে সে তো রাগ করে যদি পালো তো সর্বনাশ হয়ে যাবে, বিয়েটা ভেঙে যাবে, সে কোনোদিন বলতে পারবে না যে আমি মাফ করবো না, সে বাধ্য হয়ে বলবে মাফ করবো, মাফ করে দেয়, কিন্তু যদি কেউ মাফ করে দেয় তালাক দিতে যান তখন সে মাফ বাপ হয়ে ওঠে, তখন কেস করে ঠুকে দেবে, এত টাকা দেন মহারামা বাকি আছে নিয়ে এসো, সে মাফ করেছে, তখন সে আর স্বীকার করবে যে মাফ করেছি, বলো ও মুখে সবাই বলে কিন্তু আসলে মাফ হবে না, তাদের এরকম না, সংসার করতে করতে যদি আপনার দেন মোহর বাকি থাকে, মোহর কোনদিন দেন মোহর হয় না, দেন কখন হয় যখন দেন হয়, ঋণ হয়, ঋণ কখনো রাখতে হয় না, ঋণ কারোই ঋণ রাখতে হয় না, বউ হলো তো কি হলো, বউ তো বউই, তার তো ঋণ, তার তো অধিকার আছে, সেই ঋণ আপনি শোধ করে দেন, নগদ নগদ টাকা দিয়ে যতটুকু পাবেন ততটুকু দিয়ে আপনি শোধ করে দেন, যদি নাই পারেন তাহলে জীবনে সংসার জীবনে যখন যখন আপনার সহজ হবে তখন আপনি তার ঋণ মাফ করে কি বলে শোধ করে দেন, আর যদি একান্তই না পারেন তাহলে আপনি স্ত্রীকে বুঝিয়ে বলুন, তোমার মাঝে মাঝে বলতে থাকবেন, শৌর থাকবে, তো জানেন অনেক মানুষের শৌর থাকে না, শৌর মানে অনুভূতি থাকে না, আপনার কাছ থেকে ঋণ নেবে, ঋণ নিয়ে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, আপনাকে একবার বলবেও না যে ভাই আপনার টাকাটা দিতে পারছি না, কিছু মনে করেন না, শৌরই থাকে না, টাকা নিয়েছে অনেক সময় রাস্তায় যাচ্ছেন দেখছেন যে হ্যাঁ ওই কেউ আসছে, তখন অন্য রাস্তা ধরবে। কেন? যদি বাই চান্স টাকাটা চেয়ে বসেন। এরকম বহু শৌরহীন অনুভূতিহীন মানুষ আছে, এইরকম অনুভূতিহীন হয়ে স্ত্রীর সঙ্গে সংসার করবেন না। মাথায় বোঝা রেখে সংসার করবেন যে আমার স্ত্রীর ঋণ বাকি আছে, মাঝে মাঝে তাকে বলতে হবে যে দেখো তোমার ঋণটা এখনো শোধ করতে পারলাম না। তারপরে যদি স্ত্রী বলে যে না গো তোমার অবস্থা এই, আমি মাফ করে দিলাম, তুমি চিন্তা করো না, তুমি তোমার কাছ থেকে নেবো না, সে যদি মন থেকে একদম মন থেকে মাফ করে দেয় তবেই আপনার মাফ হবে, নচেত মাফ হবে না। আপনাকে ধরা খেতে হবে, এটাও একটা ঋণ। সেই ঋণ তবে বিয়ের আগে ঋণ পরিশোধ, ঋণ পরিশোধ আপনাকে করতে হবে। সেই ঋণ আপনি পরিশোধ না করলে আল্লাহর কাছে ধরা খাবেন। এবার হয়ে গেল দেড় মোহর হয়ে গেল, আগে আপনি শ্বশুরের সঙ্গে কিংবা আপনার গার্জেনের মাধ্যমে শ্বশুরের সঙ্গে চুক্তি করে নেবেন, এত টাকা নগদ দেড় মোহর দেব। আর সেখানে গিয়ে গ্রামের পাঁচ লোকের পাঁচ কথা আমরা শুনতে চাই না, কাবিন নামায় লিখো বাবা, দিতে হয় না তো দিতে হবে না, এসব কেয়ার দেয় লিখাই থাক, লিখাই থাক না, ও আপনাকে বেঁধে রাখছে, আপনাকে দু লক্ষ টাকা তিন লক্ষ টাকা মোহর দিয়ে আপনাকে বেঁধে রাখছে, এটা লিখতে হয় বলে নয়। এটা কখন বুঝবেন? যখন আপনি স্ত্রীকে তালাক দেবেন তখন বুঝবেন। এই জন্য আগে থেকে বলুন আমি নগদ মোহর দেবো, যেটুকু দিতে পারবো ততটুকুই। আমি গ্রামের পাঁচজনের কথা শুনবো না, কিন্তু গ্রামের যাদের যার বাড়িতে বিয়ে হচ্ছে তার কথা বলবে না। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। সুতরাং পারিষদ ওই বাজে লোকেরা, গ্রামের লোকেরা বারবার তারা কি করে ওই টাকা এই মোহরের ব্যাপারে হইচই লাগায়, বেশি মোহর বাঁধা করায়, ক্ষমতা তাদের কথা কানে নিয়ে চুক্তি আগে করে নেবেন শ্বশুরের সাথে, এত টাকা দেবো, আর সেখানে যেন কেউ কথা না বলে, আমার নগদ এত টাকা আছে, এত অলঙ্কার আছে, এই মোহর এত টাকা দেন মোহর দিয়ে আমি নগদ নগদ বিয়ে করে আসবো, কোনো ধারবাকির ব্যাপারই নেই। তারা যদি দিতেই না পারেন তাহলে আলাদা কথা, সেটা অন্য কথা অন্য। সুতরাং কথাবার্তা ঠিক হয়ে গেল, দিন হয়ে গেল, এই যে দিন করতে যাওয়া, তারপরে বউ দেখতে যাওয়া, জামাই দেখতে যাওয়া, যে খরচ হয় আমাদের দেশে, এবং বর্তমানে এক একটা বিয়ে হবে তাই না? আল্লাহ রসুলের জামানার এক একটা বরং তার থেকেও বেশি হবে। শুধু বউ দেখতে গেলে কত লোক আসে? সাত গোষ্ঠী আসে। তারপর জামাই দেখতে গেলে সাত গোষ্ঠী আসে, তার সেখানে এসে যে খরচটা হয় এক একটা বিয়ে হয়ে যাবে। এইসব খরচ করা উচিত না। এখন তো আজকাল তো টেলিফোনের মাধ্যমে দিন হতে পারে, ঠিক আছে, একটা লোক গিয়ে দিন করে আসুক বিয়ায়, কিংবা তার সঙ্গে আরেকটা লোক যদি বোকা লোক হয় আর একটা লোক যাবে, দিন করতে আবার কি লোক লাগে? সেখানে দিন করতেও যাবে, সেখানে পাঁচ সাতজন আটজন দশজন একবারে, হ্যাঁ কোনে যাত্রী যাবে, সে তখন তো কত রকম ঝামেলা আছে বিবাহের, আপনারা তো জানেনি। তো আমার কথা হচ্ছে এইভাবে দিন করার পর যখন বিবাহের দিন হবে, এইবারে বিবাহের দিন বিবাহের জন্য বর আসবে, আর বরের সঙ্গে আসবে যাত্রী, বর যাত্রী, আমি বলি বদ যাত্রী, আমি বর যাত্রী বলি না, আমি কি বলি বদ যাত্রী, কারণ এই সময়ে যাত্রার কিছু নয়, এই সময়ে যাত্রার কিছু নেই, কিন্তু বদ যাত্রীগুলো ওই দিনে শুধু খেতে আসে আর মজা করতে আসে, খাবার দিতে দেরি করলে দেখেন তাদের কাণ্ড ইত্যাদি। কেউ বদযাত্রী, বহু মানুষ, কেউ বিশ জন, কেউ পঞ্চাশ জন, কেউ একশো জন, কেউ দেড়শো জন, ওই যে বলে পরের খেয়ে রেখেছি খাওয়াইতে হবে, এই জন্য তারা বদযাত্রীগুলো নিয়ে এসে পরের ঘাড় ভেঙে খাওয়ায়। নিজে তুমি খাওয়াও ঘরে না, পরের ঘাড় ভেঙে, বিয়ের ঘাড় ভেঙে খাওয়াবো, নিজের লেগে পা পড়লে তুলো পা না ঠেকে, আর পরের লেজে পা দিলে, হ্যাঁ না নিজের নিজে পরের পা, পরের লেজে পা দিলে তুলো পা না ঠেকে, আর নিজের লেজে পা পড়লে ক্যাঁক করে রাখে। নিজে যখন নিজের ঘাড়ে পড়বে তখন খাওয়াবে না, বউ ভাত করে খাওয়াও না, বিয়ের ঘাড়ে দিলে খাওয়াতে চায়। আমার কথা আজকে এই পর্যন্তই, আগামী ইনশাআল্লাহ বিয়ের দিনে কি হয়, কিভাবে বিয়ে বন্ধন হয় সেই কথা আলোচনা করবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।